চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমার সাজানো ম্যাগাজিনে। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখে আলে চলে, তারপর বেরোয় মেঘ আর দাঁড়ায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকে ইন্সপিরেশন, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে রে চল পড়ি। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শুনে খুড়োর কল সব মিথ্যে আহামরি, একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত অহংকার, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্ত